শুধু সৈনিক আহা সৈনিক আমরা সবাই আজ, শুধু সৈনিক আহা সৈনিক আমরা সবাই আজ, শুধু সৈনিক আহা সৈনিক আমরা সবাই আজ। ঘুরে ধরা সমাজ ভাঙাই, ঘুরে ধরা সমাজ ভাঙাই বিপ্লবী ডেকার, আমরা সবাই আজ, শুধু সৈনিক আহা সৈনিক আমরা সবাই আজ। সঙ্গে মোদের আল্লাহ দেন সর্বশক্তিমান, আলোর পথের নির্দেশিকা মহান কোরআন, জালিম জনের স্বপ্ন ভেঙে, জালিম জনের স্বপ্ন ভেঙে দুর্বল হও সমাজ, শুধু সৈনিক আহা সৈনিক আমরা সবাই আজ, শুধু সৈনিক আহা সৈনিক আমরা সবাই আজ। বুকে মোদের বৈশাখী ঝড় আগুন জ্বলছে আর, রক্তে দোদুল বিদ্রোহী দল থামায় সাধ্যকার, রণাঙ্গনে ডাকাশে ওই রণাঙ্গনে ডাকাশে ওই আসে জোরাওয়াজ, শুধু সৈনিক আহা সৈনিক আমরা সবাই আজ, শুধু সৈনিক আহা সৈনিক আমরা সবাই আজ। ঘুণে ধরা সমাজ ভাঙাই, ঘুণে ধরা সমাজ ভাঙাই বিপ্লবী ডেকার, আমরা সবাই আজ, শুধু সৈনিক আহা সৈনিক আমরা সবাই আজ, শুধু সৈনিক আহা সৈনিক আমরা সবাই আজ, শুধু সৈনিক আহা সৈনিক আমরা সবাই আজ, শুধু সৈনিক আহা সৈনিক আমরা সবাই আজ, শুধু সৈনিক আহা সৈনিক আমরা সবাই আজ, শুধু সৈনিক আহা সৈনিক আমরা সবাই আজ, শুধু সৈনিক আহা সৈনিক আমরা সবাই আজ, শুধু সৈনিক আহা সৈনিক আমরা সবাই আজ।